আজকের যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব তা হল আল বাওয়াতুল মুশরিকিন ও তাকফিরহিম, মুশরিকিনদের থেকে সম্পর্ক ছিন্ন করা এবং তাদেরকে তাকফির করা, কাফেরকে কাফের বলে ঘোষণা করা এবং তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 73 নম্বর আয়াতে ইরশাদ করেন, والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. যারা কাফের তারা একে অপরের বন্ধু, إلا تفعلوه যখন কাফেররা একে অপরের বন্ধু কাজে এটা তোমাদের বন্ধু না, সুতরাং যখন তাদের থেকে তোমরা বিচ্ছিন্ন না হবে তখন ফিতনা في الأرض জমিনে ফিতনা হবে, অপাকারণ কবির এবং মারাত্মক ধরনের ভয়াবহ ফিতনা বা জঘন্য ফিতনা হবে। মুফাসসিরিন কিরাম লেখেন যে এখানে ফিতনাতুন ফিল আর্থ পাকারণ কবির বলতে কি বোঝায়, আর ফিতনাতুন ফিল আর্থ আর শির্ক, ফিতনা অর্থ হল শির্ক, আর ফাসাদুল কবির ইখতিলাতুল মুসলিম বিল কাফির, আর ফাসাদ অর্থ হল মুসলিমদের কাফেরদের সঙ্গে মিলে যাওয়া। এটা হল আয়াতের অর্থ যে যদি তোমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন না করো এবং তাদের পরস্পরে যে একে অপরের বন্ধু তোমাদের বন্ধু না এটা যদি তোমরা বুঝতে অক্ষম হও তাহলে জেনে রাখবে পৃথিবীতে বড় ধরনের ফিতনা হবে এবং বড় ধরনের ফাসাদ। ফিতনা অর্থ হল শিরিক আর ফাসাদ অর্থ হল মুসলিমরা কাফেরদের সঙ্গে মিশে যাওয়া। ওয়াল মুতিবিল আসি এবং যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা তারা অবাধ্যদের সাথে মিশে যাবে। ইসলাম অসদমা হল হাকিকত তাওহীদ, আর এর মাধ্যমে ইসলামের যে নিজাম এবং যে নিয়ম নীতি এটা ধ্বংস হয়ে যাবে। অসদমা হল হাকিকত তাওহীদ এবং তাওহীদের যে মূল ভিত্তি তা নড়বড়ে হয়ে যাবে। ওয়াক্তুরুন আশাবলে মাল্লাহ বি আলিম এবং এর দ্বারা এত ধরনের অনিষ্ট বা মুসলিমদের উপরে বিপদ আসবে যা আল্লাহ ভালো জানেন। ফলে আজ তাকিমুল ইসলাম ওরা আজ ওয়া কোম কায়েম আমাদের মাল না এর মুনকার ও ইয়ারতাকি ইলমুল জিহাদ। সুতরাং যতক্ষণ পর্যন্ত এদের থেকে সম্পর্ক ভিন্ন না করা যাবে, ছিন্ন না করা যাবে, অতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব হবে না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারও কায়েম করা সম্ভব হবে না এবং জিহাদের এলে মানুষের অন্তর থেকে উঠে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত কুফফারদের থেকে সম্পর্ক ছিন্ন না করা যাবে অতক্ষণ পর্যন্ত দুশ্মনদের থেকে একটা ঘৃণা, তাদের উপরে যে একটা ক্ষোভ এটা সৃষ্টি হবে না, বরং তাদের সাথে মহাপদ তৈরি হবে। এই জন্য ইল্লা বিল্লাহ মুক্তিহি ও মাদাত আউলিয়ায়ে মাদাত আদাইহি, এই জন্য একজন মুমিনের যে কাজটা করতে হবে তা হল আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্য এই কাজ থেকে শত্রুতা পোষণ করতে হবে। মহাদাতে আউলিয়া ইহি এবং আল্লাহর অলি যারা অর্থাৎ আল্লাহর বন্ধু যারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, মহাদাতে আদা ইহি এবং যারা আল্লাহর শত্রু তাদের থেকে শত্রুতা পোষণ করা। বলে আয়াত আকসার মিনান তুফসার, আর এই প্রসঙ্গে কোরআনের আয়াত অসংখ্য, ওয়ামারা হাদিস এবং হাদিসেও বিভিন্ন রকম হাদিস পাওয়া যায়। فأشهر من الذكرى فمنها حديث البراء بن عازب رضي الله تعالى عنه مرفوعا حضرت براء بن عازب رضي الله تعالى عنه থেকে সনদের মাধ্যমে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, اوصت ওয়াল ঈমান আল হুব ফি আল্লাহ ওয়াল বুগদ ফীহি, اوصت ওয়াল ঈমান ঈমানের সবচেয়ে শক্ত কড়া হলো, কড়া বলতে যা দিয়ে ধরে ঝুলা যায় বা কোনো একটা জিনিসকে যা দিয়ে ধরা হয়, আওসাত ওরাল ইসলাম, ইসলামের সেই করা এর মজবুত করা শক্ত করা হলো আর সব্য ফিল্লাহ আল বুগদ ফীহি, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারো থেকে সম্পর্ক ছিন্ন করা, কাউকে শত্রু মনে করা। ওয়ান আবি দার রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদার আল ঈমান আল হুব ফিল্লাহ আল বুগদ ফীহি, হযরত আবু দার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, আফদারুল ঈমান সবচেয়ে উত্তম ঈমান হলো আল হুব ফিল্লাহ আল বুগদ ফীহি, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা পোষণ করা। অফি হাদিসিন মারফুউইন এবং হাদিসে মারফুউইন ভিতরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআল ফাযিরা ইন্দি ইয়াদান ওয়া লা নি'মাতান ফায়াকুলু কলবি। যে আল্লাহ তুমি কোন ফাজের আল্লাহর অবাধ্য আল্লাহ শত্রু যারা দিনের শত্রু যারা তাদের জন্য কোন রকম সহযোগিতা আমার উপরে না থাকে, ওয়ালা নি'মাতান এবং তাদের জন্য কোন অনুগ্রহ আমার প্রতি না থাকে, ফায়াউদ্ধু কলবি যাতে আমার অন্তরটাকে ভালোবাসে। অর্থাৎ যদি কোন কাফের বা ফাসেক ফাজের এদের কোন অনুগ্রহ এদের কোন সহযোগিতা আমার উপরে থাকে তা আমার অন্তর তার প্রতি দুর্বল হবে নরম হবে তাকে ভালোবাসবে। এই জন্য কোন ফাসেকের কোন গুনাহগার কোন পাপীর জন্য ভালোবাসা অনুগ্রহ এবং তাদের দয়া তাদের সাহায্য সহানুভূতি আমার প্রতি না থাকে। ফাইন্নি ওয়াজাতু ফী মা উহীতু ইলাইয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার প্রতি যে আল্লাহ তাআলা ওহী করেছেন তার মধ্যে আমি পাই, লা তাজিদু ক্বাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহ, সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। লা তাজিদু ক্বাওমান, আপনি এমন কোন জাতিকে দেখতে পাবেন না এমন কোন সম্প্রদায় পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা, ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য যারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে অবাধ্য হয় শত্রুতা পোষণ করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে এমন কোন মুমিন হতে পারে না। তাহলে কেউ যদি এটা করে তাহলে সে মুমিন না, এটা আয়াত থেকে বোঝা যায়। সূরা মুজাদালা 5 নম্বর আয়াত, এটা আবার সামনে বিস্তারিত দাঁড় করা আছে। অফিস সহিহাইনে আনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিমে বর্ণিত, আল মারউ মা আমাল আহাব্বা, আল মারউ প্রতিটি মানুষ মা মান ওই ব্যক্তির সঙ্গে মান আহাব্বা যাকে সে ভালোবাসত, অর্থাৎ দুনিয়াতে বসে যাকে সে ভালোবাসত তা আমাদের মাঝে তার সঙ্গেই উঠবে এবং পরকারে তার সাথেই থাকবে। অকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলীলিহি ফায়ানজুরু আহাদুকুম মান ইউখালিফ, আল মারউ আলা দীনি খলীলিহি প্রতিটি মানুষ তার খলীল বা তার অন্তরঙ্গ বন্ধু যে পথে চলে যে আদর্শ যে মত যে নীতিমালা অনুসরণ করে প্রতিটি মানুষ তার বন্ধুর সেই নীতিমালাকে অনুসরণ করে চলে। ফায়ানজুরু, সুতরাং তোমরা ভালো করে দেখো, মান ইউখালিফ ফায়ানজুরু আহাদুকুম মান ইউখালিফ, তোমাদের প্রতিটি মানুষের একটু চিন্তা করে দেখা উচিত তুমি কার সঙ্গে চলো কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। ওয়া আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মুসআন লা তুসাহিব ইল্লা মুমিনান, আবু মাসউদ আল বাদারি থেকে বলিত যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ব্যতীত অন্য কার সঙ্গে বন্ধুত্ব করো না কাউকে সাথী বানিও না, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার খাদ্য যেন কোনো মুত্তাকি ব্যতীত অন্য কেউ না খায়, তার অর্থ হল যে মুত্তাকিকে তুমি যত বড় খাওয়াবে এবং তাদের সাথে বন্ধুত্ব করবে তার খাওয়ানোর মাধ্যমে বন্ধুত্ব স্থাপন হয়, তো এই জন্য তোমার খাদ্য যেন কোনো মুমিন ছাড়া অন্য কেউ না খায়। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউহিব্বু রাজুলুন ক্বাওমান ইল্লা হুশিরা মাআহু, যে কোনো ব্যক্তিকে মানুষ ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে কেয়ামতের মাঠে তার সঙ্গেই সে উঠবে। অকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তাকাররাবু ইলা আল্লাহি বিবুগযি আহলিল মাআসি, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো বিবুগযি আহলিল মাআসি যারা নাফরমান আল্লাহর অবাধ্য যারা তাদের সাথে শত্রুতা করে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হলো যারা আল্লাহর অবাধ্য যারা নাফরমান যারা কাফের যারা ফাসেক এদের থেকে শত্রুতা পোষণ করা। ওয়ালকুহুম বি উজুহিন মুতাহাররাতিন, এবং তাদের সঙ্গে তোমরা সাক্ষাৎ করো বি উজুহিন মুতাহাররাতিন, এবং তাদের সঙ্গে তোমরা সম্পর্ক স্থাপন করো সাক্ষাৎ করো বি উজুহিন মুতাহাররাতিন, এমন বিকার মানে তাদের মন ইতিহাস মানে এমন যে হাসি খুশি এরকম চেহারা না থাকে, তার অর্থ হলো তাদের সাথে তোমরা খুব আনন্দের সাথে সাক্ষাৎ করবে না, অল্পানে চুরি বা এবং তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো বেসাখাতিন, তাদেরকে অসন্তুষ্ট করে, ও তাকাররুবিল আল্লাহ বিতাবাউদি মিনহুম, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো বিতাবাউদি মিনহুম, তাদের থেকে দূরত্ব বজায় রেখে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রাখো, আল্লাহর নৈকট্য অর্জন করো। দেরি থেকে শুরু করতে হবে। وقال عيسى عليه الصلاة والسلام تحببوا إلى الله ببغض أهل المعاصي حضرت عيسى عليه الصلاة والسلام تيجي بقول لتو تحببوا إلى الله ببغض أهل المعاصي تمرا الله ভালোবাসা অর্জন করো আহলে মাআসিদের থেকে শত্রুতা পোষণ করো অর্থাৎ আহলে মাআসি যারা আল্লাহ অবাধ্য যারা আল্লাহ নাফরমান যারা ওদের সাথে শত্রুতা পোষণ করে তোমরা আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা অর্জন করো তার অর্থ আল্লাহ অবাধ্য যারা তাদের থেকে যত শত্রুতা পোষণ করা হবে তাদের সাথে যত দূরত্ব বজায় রাখা হবে অতি আল্লাহ ভালোবাসা অর্জন করা যাবে। মূলত এটা আসলে একটা কিতাবের থেকে নকল করা, ওই জন্য রেফারেন্স একবারে চলে আসবে এবং হাদিস সবগুলি সহি হাদিস, এই জন্য একবারে জানতে চাইছেন হাদিস থেকে শুধু আসলে সবগুলি সহি হাদিস, এগুলো সহি হাদিসের থেকে এগুলো আনা, একবারে রেফারেন্স একবার শেষ আসবে। এটা তো এরপর একটা তাকাররুবি আল্লাহ বিল বুগদি আনহু, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো বিল বুগদি আনহুম, আহলে মাআসি যারা তাদের থেকে দূরত্ব হাসিল করে, ওয়াতলুবু ইলা আল্লাহ বিসাখাতিহিম, এবং আল্লাহর সন্তুষ্টি তোমরা অন্বেষণ করো বিসাখাতিহিম, তাদের অসন্তুষ্ট করে, অর্থাৎ তাদেরকে তোমরা অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করো, তারা যাতে খুশি হয় এটা করবে না, বরং আল্লাহ যাতে খুশি হন সেটাই করবে। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال من احب في الله وابغض في الله ووالى في الله وعادى في الله فانما صلاتنا لغيره الله بذلك যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্যই কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করে, فانما صلاتنا لغيره الله بذلك এর মাধ্যমে সে আল্লাহর বিলায় এবং আল্লাহর বন্ধুত্বের মর্যাদা লাভ করে থাকে। এটা যে ব্যক্তি করবে সে ব্যক্তি আল্লাহর বন্ধুত্ব আল্লাহর ভালোবাসা অর্জন করে থাকবে। ওয়ালাই ইয়াজিদ আব্দুল তামাল ঈমান ওয়ালা কাসিরাত সালাতুহু ওয়া সাওমুহু হাত্তা ইয়াকুনা কাযালিক, আর কোন ব্যক্তি ঈমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত আস্বাদন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এই গুণ অর্জিত না হবে, যদিও তার সালাত এবং সওম অনেক বেশি হোক। একজন লোক সবসময় সালাত আদায় করে থাকে, সওম ঠিক মতো ভাবে পালন করে থাকে, তারপরও সে আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই গুণ অর্জিত না হবে, ইয়ানি হাত্তা তাকুনা মাহাব্বাতুহু ওয়া মুওয়ালাতুহু লিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত এবং আল্লাহর জন্য বন্ধুত্ব না হবে, অবগ্রহ মুওয়ালাতুহু লিল্লাহ এবং আল্লাহর জন্যই তার শত্রুতা এবং ঘৃণা না হবে। ক্বালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাদ ফাত আম্মাতু মুআফাতিন নাস আলা আমরিদ দুনিয়া, যে আজকে যেটা দেখা যায় তা হল মানুষের বন্ধুত্ব মানুষের ভালোবাসা এসবটাই আসে দুনিয়ার ব্যাপারে, দুনিয়াকে কেন্দ্র করে তাদের ভালোবাসা স্থাপন হয় এবং শত্রুতা হয়। মূলত এটা ইমানদারের লক্ষণ না হওয়া উচিত। আব্বাস এমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুগে সেই যুগেই তিনি বললেন যে বর্তমানে মানুষের ভালোবাসা মানুষের বন্ধুত্ব এবং শত্রুতা দুনিয়াবি বিষয় হয়ে থাকে, এটা ওই সময় তিনি বলেছিলেন। তো যদি ওই সময় তিনি এই কথা বলে থাকেন ওহ ফি খাইরুল কুরুন, অথচ ওটা ছিল সবচেয়ে উত্তম যুগ, আমা জারাবাল আমরু বাদা মিল্লা সিদ্দাতা, পরবর্তীতে আরো খারাপের দিকেই যাবে, অপবাদা নাম খায়ের এবং ভালো জিনিস থেকে দূরেই সরতে থাকবে, আমা কওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতি আলা নাস জামানুন ইল্লা আল্লাযী বাদাহু শাররুম মিনহু, যে মানুষের নিকটে যত সময় আসতে থাকবে অতই আগের থেকে খারাপের দিকে যাবে, মানুষের সামনে এমন সময় আসবে না যে সময়টা ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, যার পরবর্তী সময়টা তার থেকে খারাপ না হবে। বালকানাত মুআরাতুন নাস আলিয়াউম ওয়া মুহাব্বাতুহুম ওয়া মুআশারাতুহুম আলাল কুফর ওয়া শিরক ওয়াল মাআসি, বরং বর্তমান সময় আগে তো মানুষ মহব্বত করত একজনকে শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে, এখন বর্তমানে তাদের ভালোবাসা মহব্বত হল কুফুরের ভিত্তিতে শিরিকের ভিত্তিতে এবং গুনাহের ভিত্তিতে, যে যত পাপ বেশি করে তাদের সাথে বন্ধুত্ব বেশি আমরা করে থাকি, এটা লিখে বলবেন এখানে। ফারিয়া হাজার আব্দুল্লাহ হাজার মিন মুআরাতিন নাস ইয়াউম ওয়া মাহাব্বাতিহিম ওয়া মাওয়াতিহিম। কাজী প্রতিটি মুমিন বান্দার উচিত হবে কুল্লাহ হাজার পরহেজ করে চলা আল্লাহর ইনহিমাত ওয়া আদাল্লাহি ওয়াল ইনবিসাত মাআহুম, যে আল্লাহর দুশমনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সঙ্গে ভালোবাসা করা, তাদের সঙ্গে হাসি খুশি চলা, ও আদমের গজবতে আলাইহিম তাদের উপরে কঠোর না হওয়া, এগুলো পরহেজ করা উচিত। ওয়াইয়াত্তাখিযা বুতানা, এবং তাদেরকে একেবারে অন্তরঙ্গ বন্ধু বানানো, এবং আসহাব বিল আলা, এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এগুলো থেকে সম্পূর্ণ পরহেজ করা উচিত। হযরত এখানে একটা ঘটনা নিয়ে আসছেন, হযরত আবু মুসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু লি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লি কাতিবুন নাসরানিয়্যুন। আবু মুসা আনসারী বলেন যে আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমার একজন খ্রিস্টান মুন্সি বা একজন কি বলে লিখক কাতিব একজন মুন্সি আছে এরকম, কালা মা লাকা কাতাবাকাল্লাহ, তোমার কি হলো, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন, আমার সামিত আল্লাহ ইয়াকুল, তুমি কি শুনো নাই যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, যে হে ঈমানদারগণ তোমরা ইহুদি বা খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না, বা'দুহুম আউলিয়া বা'দিন, বরং তারা একে অপরের বন্ধু। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এটা উনি শুনিয়ে তারপর বললেন, আল্লাহ ইত্তাখাযতা হানিফান, তুমি কেন একজন হানিফকে গ্রহণ করো না, হানিফ মানে যারা সমস্ত বাতিলকে ত্যাগ করে যারা সত্যকে গ্রহণ করে, এদেরকে মূলত হানিফ বলা হয়, অর্থাৎ একনিষ্ঠভাবে যারা তাওহীদের অনুসারী এবং মুশরিক না, তুমি এরকম লোককে কেন তোমার মুন্সি বা তোমার কাতিব বানাওনি। আল্লাহ আমিরুল মুমিনিন লি কিতাবাতুহু কিতাবুহু ওয়া লাহু দীনুহু, আমি বললাম যে হে আমিরুল মুমিনিন, সে তার লেখা লেখবে, আমি আমার দিন, লি কিতাবুহু ওয়া লাহু দীনুহু, আমার জন্য তার লেখা আর তার জন্য তার দিন, অর্থাৎ তার দিন নিয়ে সে থাকবে, আমি তার থেকে যে কাজ নিব অতটুকুই সে আমাকে দিবে, এছাড়া তার কিছু না। আমরা তাদেরকে সম্মান করব না যখন আল্লাহ তাদেরকে অপমান করেছেন, আমরা তাকে সম্মান দিব না যখন আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন, আমরা তাদেরকে নিকটে ডাকব না যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। লিল্লাহি দাবিকা ইয়া উমর, যে সত্যি উমরের যে কত সুন্দর কথা, ওয়ামা আহসানু সিদ্দাতিকা আলা মান ফারাকা আল্লাহ, আর তার কত সুন্দর কঠোরতা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ নাফরমানি করে। ফাতাআম্মা যালিকা ওয়া তাআম্মানা আসরুনা, আর লিখে বলতেছেন যে এখন তিনটা বিষয় এটা ভালো করে গবেষণা করা দরকার, যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দরভাবে বললেন, ইজলাউ আনকারতা বিসিদ্দাতি উমর লাকামা আলাইকা দুআতুল আসর ওয়া উলামাহুম, তুমি যদি উমর বিন খাত্তাবের এই বক্তব্যটা এখন বর্তমান সময়ে ওলামাদের সামনে পেশ করো, তারা তোমাকে কট্টরপন্থী বলবে অথবা তোমাকে তিরস্কার করবে। ওয়াকালু আইনা হিকমাত ওয়া আইনা মাসলিহা, এবং তারা বলবে যে এটা হিকমতের, ইসলামের যে হিকমত, ইসলামের যে কি আছে মাসলিহা মঙ্গল, এগুলোর পরিপন্থী, এরকম বিভিন্ন কথার তোমাকে তিরস্কার করবে। ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জন্য বললেন যে একজন মোমিনের জন্য এটা হান হবে না বা উচিত হবে না কোনো মুশরিককে অথবা কোনো ফাসেককে বা কোনো নামধারী মুসলিমকে তাদের অন্তরঙ্গ বন্ধু বানানো। ওয়াইয়াত্তাসি হামিনহুম ফাইন্না যালিকা মুজিবুন লিসাখাতিল্লাহি ওয়া বাখতিহি, কেননা এটা আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর গজবের কারণ হয়ে যায়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো ফাসেকের সাথে, কোনো অমুসলিমের সঙ্গে অথবা কোনো আল্লাহর অবাধ্য লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর উপরে আলামিন তার উপরে গজব নাযিল করেন, আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ কর্তুবী রাহমাতুল্লাহ তাআলা ফি তাফসীরিহি, ইমাম কর্তুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে যেটা লেখেন, ইন্দা কওলি তাআলা লা তাতাখুযু বিকাতান মিন দুনিকুম, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত। এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন যে এটা পুরোভাবে এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখুযু বিকাতান মিন দুনিকুম লা ইয়াদুনাকুম খাবালা, হে ঈমানদারগণ তোমরা ওই সমস্ত লোকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা বিকাতান মিন দুনিকুম, তোমাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানিও না, তার মানে মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু গ্রহণ করো না, যারা তোমাদের ক্ষতি করার ব্যাপারে কোন রকম ত্রুটি করে না, অর্থাৎ তারা সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে, এই ক্ষতি করতে গিয়ে তারা তাদের কোন রকম চেষ্টায় তারা কমই করে না, তারা সবসময় চায় মা আনিত্যুম তোমাদের কষ্ট তোমাদের দুঃখ হোক না তারা ভালোবাসে। তার বাবা তিন লম্বা না সোয়াহীন তাদের মুখের থেকে শত্রুতামূলক কথা বের হয়ে যায়। আমার পক্ষে শুধু হোক আসবার আর তাদের অন্তরে যা তারা গোপন করে আছে সেগুলো আরো আসবে আরো জঘন্য। তার ভাইয়ান না রকমের আয়াত ইনকুম কিন্তু আপেলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য আমার নিদর্শনাবলী বর্ণনা করলাম যদি তোমরা তা বুঝো। এতে স্পষ্ট হয় যে মুশরিকদেরকে কাফেরদেরকে এবং নামদারী মুসলিমরা অন্তর্ভুক্ত। একজন তাওহীদ এবং সত্যিকারী মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুত্বে স্থাপন করলে কি ক্ষতি হবে? ওরা সবসময় চায় মুমিনদের ক্ষতি করার জন্য এবং তার মুমিনদের যে ক্ষতি হয় তার খুশি হয়। এটা আমরা খুব ভালোভাবে দেখেছিলাম যখন এই তালেবানদের শাসনের বিরুদ্ধে আমেরিকার যখন এই জাহাজগুলো আসতেছিল অনেককে শোনা গেছে যে এইবারে তালেবানদেরকে খবর আসে এই কথা তারা বলতো। তাতে বোঝা যায় যে মুমিনদের উপরে মুসিবত আসতে পরে এরা খুশি হয়। কোরআনে আয়াতে স্পষ্টভাবে দেখা যায় অদ্দু মানুষ তোমাদের কষ্ট তোমাদের বিপদ আসতে তারা আনন্দ বোধ করে ভালোবাসে তারা তার বাধা তুমি লকডাউন না খাওয়ার দিন তাদের মুখ থেকে তাদের তোমাদের শত্রুতা তোমাদের প্রতি ঘৃণা এটা প্রকাশ পেয়ে যায়। বুশ যখন যুদ্ধ শুরু করে তখন তার মুখ থেকে কিন্তু বের হয়ে গেছিল যে এটা পুরুষের এটা ধর্মীয় যুদ্ধ, যদিও সে পরে তাকে বিভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছিল। এটা আল্লাহ তালার এই আয়াতেরই সত্যিকারী প্রকাশ। আল্লাহ তালা যেটা বললেন এখানে এরপরে যা বলা হলো আমার পক্ষী সুদূর আকবর আমার পক্ষী সুদূর হুম আকবর তাদের অন্তরে যা তারা গোপন করে তা আরো মারাত্মক আরো ভয়াবহ। তার অর্থ হলো তাদের আসল উদ্দেশ্য হলো তোমাদের ধ্বংস করা তোমাদের মূলত পালন করা, এটাই তোমাদের তারা অপেক্ষা করে। আসল তোমাদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে না। এই জন্য বিশ্বের মুসলিমদের এটাও চিন্তা করা প্রয়োজন যে বর্তমান বিশ্বের যত কুফরি শক্তি তাগুতি শক্তি যেগুলো সেগুলো যতই মুসলমানদের জন্য করে আমরা তোমাদের প্রেরণ কী তোমাদের শান্তি কামনা করি এটা হতেই পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আয়াত স্পষ্ট করেছেন সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে নাহাল্লাহু ইবাদাল মুমিনিন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে নিষেধ করেছেন আইয়াত তাখিযু মিনাল কুফফার ওয়াল ইয়াহুদি ওয়া আহলি আহওয়াল বিদায় আসহাবা মা তাকা যে কুফফারদের থেকে ইহুদিদের থেকে এবং আহলুল আহওয়া যারা স্বার্থবাদী অর্থাৎ যারা মনের পূজারী নিজের নফসের পূজারী ওয়াল বিদায় এবং তারা বেদাতি বেদাতি লিপ্ত এদেরকে আচ্ছা নাস্তেকা বন্ধু বানানো এদেরকে সাথী বানানো এদের থেকে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে ইউফাবিদুনাহুম ফি রাইফির রাই ওয়া ইয়াসনিদুন ইলাইহিম উমুরাহুম তাদের প্রতি তাদের থেকে কোনো পরামর্শ নেওয়া অথবা নিজের কোনো কাজের দায়িত্ব তাদের উপর অর্পণ করা এসব থেকেই সাবধান হতে হবে। অনেক রুবাইয়া তাফসির বেতন রুবাইয়া থেকে তাফসির পাওয়া যায় যে এই আয়াতের অর্থ তাফসিরগুলি বলে লা তাতাখুযু বিতাআতান আই লা তাতাখুযুল মুনাফিকিনা ওয়া লা তাতাওয়াল্লাহুম মিন দুনিল মুমিনিন মুমিনদের তোমরা তোমাদের কাছে প্রবেশ করতে দিও না তাদেরকে তুমি দেখো না ওয়া লা তাতাওয়াল্লাহুম মিন দুনিল মুমিনিন এবং তাদের উপর কোনো দায়িত্ব অর্পণ করো না মুমিনদেরকে বাদ দিয়ে। ওয়া ইয়াকালু কুল্লু মান কানা আলা খিলাফ মাযহাবিকা লা ইয়ানবাগী লাকা আন তুকাতিলহু ওয়া তুআশিরহু ওয়া তাকালাইহি এবং বলা হয় এরকম যে কুল্লু মান কানা আলা খিলাফ মাযহাবিকা যে কোনো ব্যক্তি তোমার মাযহাব অর্থাৎ তোমার যে মত তোমার চিন্তাধারা তোমার যে নীতি এর বিপরীতে কেউ চলবে তারা তোমার নীতি তাওহীদের নীতি এই নীতির বিপরীতে যে কেউ চলবে তোমার জন্য উচিত হবে না লা ইয়ানবাগী লাকা আন তুকাতিলহু তার সাথে গোপনে সম্পর্ক রাখা অর্থ আনাতিলহু ওঠা বসা করা অত্যাচার এড়িয়ে তার দিকে আকৃষ্ট হওয়া তার দিকে ঝুঁকে দেওয়া এ কোনোটাই তোমার জন্য বৈধ হবে না। এই সবগুলো এ পর্যন্ত যে আলোচনা হলো এটা হলো আজুরাল তানিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের 448 থেকে নিয়ে 450 খ্রিস্ট পর্যন্ত যত হাদিস এবং আয়াত ওখান থেকে হুব তার নতুন অপার শেখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা ওয়ালাকিন তাআম্মাল আসাদাকাল্লাহ তাআলা ক্বাওলা ইবনে কাইয়্যিম আমা নাজা মিন শিরকি হাযা শিরকি আকবার ইল্লা মা আদা মুশরিকান ইল্লা ইলা আখিরিহি ইয়াতাবাইয়ানু লাকা আন আল ইসলাম লা ইয়াসতাকিম ইল্লা বি মুআদাতি আহলি হাযা শিরক যে একজন মুমিন ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হতে পারে না ততক্ষণ পর্যন্ত আহলে শিরক এবং মুশরিকদের থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্রতা পোষণ না করবে। ফাইন্না লাম ইয়াদিহিম ফাহুয়া মিনহুম যে ব্যক্তি নিজে তাওহীদের উপরে চলে অথচ তাদের সাথে শত্রুতা পোষণ করে না ফাহুয়া মিনহুম সে মূলত ওদেরই একজন। ওয়াইন লাম ইয়াফআলু যদিও সে শিরিক করে না তুমি যদিও শিরিক করো না কিন্তু তুমি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তাদের সাথে চলো তুমি তাদেরই একজন। আল্লাহু আলাম। এরপরে মাওয়াদাতুল কাফির, কাফেরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। তাহাদ্দাসা শেখ আব্দুর রহমান বিন হাসান আন নাওয়াকিদ তাওহীদ ওয়া মুবতিলাতিহি, শেখ আব্দুর রহমান বিন হাসান মানে নাওয়াকিদ তাওহীদ ওয়া মুবতিলাতিহি, তাওহীদকে বিনষ্টকারী এবং তাওহীদকে ধ্বংসকারী বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ফাকাল রহমাতুল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ নাওয়াকিদ, উনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে একটাই হলো এই, দ্বিতীয়টা হলো এই, ইনশিরাহু সাদর লিমান আশরাকা বিল্লাহ, মুশরিকদের জন্য অন্তরকে উন্মুক্ত করে দেওয়া, উদার করে দেওয়া। ইনশিরাহু সাদর, সাদর মানে সিনা, সিনাকে অন্তরকে উন্মুক্ত করে দেওয়া, লিমান আশরাকা বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য, মুআদাতে আদায় বিল্লাহ এবং আল্লাহর দুশমনদের সঙ্গে ভালোবাসা স্থাপন করা, এটা ইমানকে বিনষ্টকারী জিনিসের থেকে একটি। কামা পাওয়ার তাহারা এটা উনি বলে দলিল পেশ করেন কয়েকটা আয়াত দিয়ে, যেটা হল মূলত সূরা আন-নাহল এর 106 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত। ওয়ালাকিন ইয়াতরাকুম যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেখানে আছে ওয়ালাকিন মান সারাহা বিল কুফরি ফাতরান আলাইহিম, যারা কুফরের উপরে তাদের অন্তরকে উন্মুক্ত করে দেয়, ফাআলাইহিম গাযাবুন মিন আল্লাহ ওয়া আযাবুন আযীম, তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপরে হলো যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে তারা ভালোবাসলো। ওয়া আন্নাল্লাহ লা ইয়াহদিল ক্বাওমাল কাফিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে হেদায়েত দান করেন না। এরপরে আখিরাত উলাইকা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এরাই হলো তারা যাদের অন্তরের উপরে এবং যাদের অসামিনহীন তাদের কানের উপরে, অবসরহীন তাদের চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছেন, অউলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হলো গাফিল। ফামান ফাআলা যালিকা, সুতরাং যে ব্যক্তি এই আয়াতে স্পষ্ট হয়ে এরপরেও যারা মুশরিকদের সাথে সম্পর্ক স্থাপন করবে তাদেরকে ভালোবাসবে, ফাকাদ আবতালা তাওহীদাহু, সে তার তাওহীদকে বাতিল করে দিল। ওয়ালাও লাম ইয়াকুল শিরকা বিনফসিহি, যদিও সে নিজে শিরিক করে না। আল্লাহু তাআলা যেমন তারা তারা আরাকাতে বলবেন, যেটা আগে উত্তরাত হয়েছিল, যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল আখির ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু, যে আপনি এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় দেখবেন না, পাবেন না, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য শত্রুদেরকে ভালোবাসে এবং পাওয়া যাবে না, তারা তো এমনটা যদি করে তাহলে তারা আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহ সাইয়্যিদুল ইসলাম আকবার সুবহানাহু ওয়া তাআলা আন্নাহু লা ইউজাদু মুমিনুন ইউআদ্দুল কাফিরা, এমন কোন মুমিন পাওয়া যাবে না যে কাফেরকে ভালোবাসে, আমার ওয়াদাহু ফালা ইসাবে মুমিন, সুতরাং যে ব্যক্তি কাফেরকে ভালোবাসবে সে মুমিন না। আল্লাহ আল মুসাদাহু মাযান্নাতুল মুআদ্দা ফাতাকুন মুহাররাতান, এরপরে বলেন যে এখন ভালোবাসে না কিন্তু তাদের সাথে ভালোবাসা করে, চলাফেরা করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, এটা মহাব্বতের লক্ষণ, কাজে এটা হারাম, এর থেকে বাঁচা চাই। এরপরে হলো সুম্মা ক্বাল রাহমাতুল্লাহ তাআলা ক্বাল মুআমাতুস সাহার মা ওয়াকিহিন, এবার সাহাবায়ে কেরামদের এ ব্যাপারে কি আচরণ ছিল, তাদের তারা কি করতেন, এই ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আসবেন। ক্বাল ইমাদ ইবনে কাসির ফি তাফসিরিহি, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের যে লেখক, তিনি লেখেন কিলা নাযারাত ফি আবি উবাইদা হিনা কাতাল আবুহু আবাহু ইয়াল বদরিন, যখন আবু উবাইদা তার পিতাকে বদরের যুদ্ধে হত্যা করলো, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন আয়াত যে কি ওয়ালাও কানা আবাহুম, যদিও তারা তাদের পিতা হয়, বলে যেহেতু পিতাকে হত্যা করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যখন দেখলেন যুদ্ধের ময়দানে, বলেছিলেন যে আমি তোমাকে যদি আমার নাগালে পেতাম তখন হত্যা করতাম, সে সম্পর্কে বললেন আও আপনা আহম, এরকম বললেন আও একোয়ান আহম, এটা ছিল মূলত মুসা বিন উমাইর সম্পর্কে, যিনি তার ভাই উবাইদ বিন উমাইরকে হত্যা করেছিলেন। এরকম আশিরা তাহম, এটা ছিল ওমর বিন খাত্তাব এবং হামজা আলী ওবায়দা ইবনে হারেস এ সম্পর্কে, যারা যুদ্ধের ময়দানে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কোনো নিকটাত্মীয়কে হত্যা করেছিলেন। হামজা আলী ওবায়দা এরা হত্যা করেছেন উতবা খাইবা এবং ওলিদকে, ওলিদ ইবনে উতবাকে। তো এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাও কানা আবাহুম, যে যদিও সেই লোকগুলো মুশরিকগুলো তোমাদের পিতা হোক, তোমাদের সন্তান হোক, বা তোমাদের ভাই হোক, বা তোমাদের আত্মীয় স্বজন হোক, এটা যদি করো তবুও তারা এদেরকে ভালোবাসবে না, এদের সম্পর্ক ভিন্ন ছিন্ন করবে, এটা তারা করবে তারাই হলো ওই সমস্ত লোক যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে রোপণ করে দিয়েছেন, ঈমানকে লিখে দিয়েছেন বা ঈমানকে অবধারিত করে দিয়েছেন। ওয়াইয়াতাহুম বিরুহিম মিনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ঈমানকে আরো শক্তিশালী করেছেন তারই পক্ষ থেকে শক্তি দিয়ে। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আনহার খালিদিন ফীহা, এবং তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে প্রবাহিত আর আনহার নহর সমূহ, খালিদিন ফীহা, এবং তথায় তারা চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম রাদিয়া আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিযবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিযবুল্লাহ হুমুল মুফলিহুন, আল্লাহ দলই হচ্ছে গালিব। এখানে আমাদের লক্ষ্য দুইটা আয়াত দুই প্রসঙ্গে আসলো, যে একটা ছিল যে মুশরিকদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে, যারা কাফেরদের থেকে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কে বলা হলো। ওখানে ছিল উলাইকা তাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিউহু ওয়া বাসারুহু, যে ওদের অন্তর, ওদের কর্ণ, ওদের চোখের উপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর করে দিয়েছেন। আর এখানে আসলো উলাইকা কাতাবা ফী কুলুবিহিম ঈমান, তাদের অন্তরে আল্লাহ ঈমান ঈমানকে আবদ্ধ করে দিলেন। তাহলে দেখা যায় দুই জায়গায় পার্থক্য, ওখানে ঈমানটাকে আতারা গ্রহণ করতে না পারে সেই জন্য মোহর করে দেওয়া হলো, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বীজ বপন করে দিয়েছেন। তার সিরি আসলে এটা আরো সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, যে এটাকে আসলে একটা তাসবি বা তুলনা করা হয়েছে একটা ক্ষেতের সাথে। যেমন একজন ভালো কৃষক, সে প্রথমে নিজের ক্ষেতকে ভালো করে সার দেয়, সাজায়, তো সার দেওয়ার পরে তারপরে সেখানে বীজ বপন করে। এটা হলো কাতাবাফি কুলুবিহিম ঈমান, ঈমানের বীজ রোপণ করা হলো, বপন করা হলো। এরপরে বীজ রোপণ করে কৃষক ক্ষেতের থেকে গাফেল থাকে না, ক্ষেতটাকে আবার সে মাঝে মধ্যে গিয়ে দেখে আগাছা পগাছা এগুলো জন্মিল কিনা এগুলো পরিষ্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত সাথে গিয়ে বলেন আজকে তখন বিরুহিম মিনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তার পক্ষ থেকে এটাকে শক্তিশালী করেছেন। অন্যায় আছে অজাইয়ানাহু ফী কুলুবিহিম, জাইয়ানাহু এটাকে সজ্জিত করা, অর্থাৎ আগাছা পরগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়া। এরপরে ওখানে আসছে ওয়াকাররাহ ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান, এটা এরকম যেরকম চতুর্দিকে বেড়িবাদ দেওয়া হয় তো সেরকম আল্লাহ তাআলা বেড়িবাদ দিয়ে দিলেন, যে উলাইকা ওয়াকাররাহ ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান, কুফরি, ফাসিকি এবং অন্যান্য গুনাহগুলোকে আল্লাহ তাআলা তাদের কাছে একেবারে ঘৃণিত করে দিলেন, অপছন্দনীয় করে দিলেন। তাদের কাছে গুনাহের কোনো ভাব তৈরি হয় না, বরং গুনাহের কাজগুলো তাদের কাছে মন্দ বলেই মনে হয়। এটা মোমেনদের জন্য এভাবে কথা বললেন। আর ওখানে আসলো তামাম লহ, এখানে সাথে গিয়ে আসলো উদায় কাহিজবুল্লাহ অলাই কমুন, এরা হলো সফলতা। আর আগে ছিল উদায় কমুল গাফের, এরা হলো গাফের। কাজেই বুঝতে হবে যে যারা কুফরদের সাথে সম্পর্ক রাখে, এদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, তাদের জন্য সেই গাফেলুনদের দলে তারা চলে যাবে এবং তারা আল্লাহ আল্লাহ কলুন পর্যায়ে চলে যাবে, এবং তাদের কাছে তার অন্যায়কে অন্যায় বলে মনে হবে না। আর যারা এর থেকে ভিন্ন হয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরবর্তী নিয়ামত দান করবেন, যা সূরা মায়দা 119 নম্বর আয়াত থেকে যারা তারা করা হলো, সূরা মায়দা 119 নম্বর আয়াত, যেখানে আসলো ফিরুন বদিয়ন সবগুলোকে ছিন্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তারা সফলতা তারা আল্লাহ দল। যেহেতু তারা তাদের নিকট আত্মীয় এবং তাদের বন্ধু বান্ধব, তাদের পিতা মাতা, এর থেকে তারা সম্পর্ক ছিন্ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে আল্লাহ তাদের বিনিময় দান করলেন, যে আল্লাহ তারা তাদের প্রতি সন্তুষ্ট, এবং আল্লাহ তারা তাদের প্রতি সন্তুষ্ট হলে তাদেরকে নিয়ামত দান করবেন, নাঈম মুকিম স্থায়ী নিয়ামত, আল ফজল আজিম এবং বড় সফলতা, আল ফজল আমিন সাহায্য করবেন সেই মোকাবিলাতে। আল্লাহুলের জন্য যে বিষয়গুলো বলেছিলেন তার বিপরীতে আল্লাহ মুমিনদেরকে এই নিয়ামতগুলো দান করলেন। এখানে বলা হলো হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহ দল, এবং হিজবুল্লাহ সম্পর্কে বললেন তারা হল মুক্তি, এখন তারা সফল কাম। অপরদিকে অন্যদের জন্য বললেন আলা ইন্না হিযবা শাইতান হুমুল খাসিরুন, সূরা মুযাদ্দাল 19 নম্বর আয়াতে আসলো। সম্পর্কের আরেকটা দিক হল মোয়ারাতুল মুশরিক আর রুকুন ইলাইহি রুসতুহু, যে মুশরিকদের দিকে ঝুঁকে যাওয়া, তাদের প্রতি আকৃষ্ট হওয়া, তাদের সাহায্য করা, তাদেরকে হাতের মাধ্যমে শক্তি যোগানো, মুখে তাদের সমর্থন করা অথবা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করা, এই সবগুলোই কুফরদেরকে সাহায্য করা অন্তর্ভুক্ত। যেমন বললেন কাফেরদের জন্য তুমি জহির বা সাহায্যকারী হইও না। আর কাসাস 6 নম্বর আয়াত অকালা রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যহিরান লিল মুজরিমিন। হযরত মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে কোরআন শরীফে আসছে যে আল্লাহ তাআলা নিকটে তিনি আবেদন করলেন, রব্বি হে আমার রব, বিমা আনআমতা আলাইয়া, আপনি আমার প্রতি যে নিয়ামত বা অনুগ্রহ দান করেছেন তার জন্য আমি আপনার কাছে আবেদন করি যে ফালান আকুনা যহিরান লিল মুজরিমিন, আমি যেন মুজরিমদের জন্য কোন রকম জহির বা সাহায্যকারী না হই। আর কাসাস 17 নম্বর আয়াত কাজে মুজরিমদের কোনোভাবে সাহায্যকারী হওয়াটাই একটা মুমিনের জন্য তার সান্না তার সাথে খেলাপ এটা। অকাল ইন্নাম ইয়ানহাকুমুল্লাহু আলাল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করছেন, নিষেধ করছেন ওই সমস্ত লোকদের থেকে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে দিনের ব্যাপারে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে তাদের তোমাদের দিয়ার থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের জনপদ থেকে বের করে দিল, অজাহরু, এবং তোমাদেরকে বহিষ্কারের জন্য যারা সবভাবে চেষ্টা করলো, তাদের তোমাদেরকে বহিষ্কার করলো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করছেন, আনতাওয়াল্লাহুম, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদেরকে নিজেদের কি করা কোনো দায়িত্ব অর্পণ করা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করছেন, তোমাদের নিষেধ করছেন। অমাইয়া তাওয়াল্লাহুম, আর এটা যারা করবে ফাউলাইকুমুল যালিম, তারাই হচ্ছে জালিম। ভালো করে দেখো আল্লাহর এই হুকুম, আল্লাহর এই বিধান, আল্লাহর এই সম্বোধনমূলক কথা এবং আল্লাহর আয়াতের হুকুমের থেকে তুমি কোথায়। এরপরে ইসলাম ইসলামে প্রবেশ করা সম্ভব না মুশরিকদেরকে ঘৃণা করা, শত্রুতা পোষণ করা এবং তাদেরকে তাকফির করা ব্যতীত। শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা ইয়া মান মান্নাল্লাহু আলাইহি ইসলাম ওয়া আরাফা আন্না মা মিন ইলাহি ইল্লাল্লাহ লা তাযুন্নু আন্নাকা ইযা কুলতু হাযা হুয়াল হাক্কু ওয়া আনা তা'লিমু মা সিওয়াহু লা তা'রাবু মুশরিকিন। শেখ মোহাম্মদ বিন আব্দুল আহমদ তামিম রহমতুল্লাহ বলেন যে হে ইমানদার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৌলত, ইসলামের সম্পদ দান করে অনুগ্রহ করেছেন, এবং তুমি জানতে পারলে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি মনে করো না যে আমি এই কথা বলার কারণে এই নাজাত পেয়ে যাব, ওয়ান আতাইতুল মাসাবাহু, যে আমি আল্লাহর প্রতি ইমান রাখলাম আর অন্য কিছু করবো না, এটা বলে পার পেয়ে যাবো, ওয়ালা কিন্তু আতাআরাবুল মুশরিকিন, মুশরিকদের সাথে আমি কোনো ঝগড়া লিপ্ত হব না, ওয়ালা আকুলু ফিহিম শাইয়্যা, তাদের সম্পর্কে আমি কিছু বলবো না, তাদের কাফের বলবো না, তাদের মুশরিক বলবো না, ওয়ালা তাযুন্না আন্না যালিকা ইয়াকুল্লাকা বিহি দুখুল ফিল ইসলাম, তুমি মনে করো না যে এর দ্বারা তুমি ইসলামে প্রবেশ করলে, ওয়ালা বুদ্দা মিন বুদ্দিহিম ওয়া বুদ্দি মা ইউহিব্বুহুম ওয়া তাফাতুহুম ওয়া মাদাতুহুম, বরং তোমার ইসলামে প্রবেশ করার জন্য জরুরি যে তুমি তাদের থেকে শত্রুতা পোষণ করবে, তাদেরকে ঘৃণা করবে, তাদেরকে মন্দ বলবে, তাদের সাথে শত্রুতা ঘোষণা করবে। আমার পর আবুকা ইব্রাহিম, যেমন ভাবে তোমাদের পিতা ইব্রাহিম এবং তার সঙ্গীরা বলেছিল, ইন্না বরাউ মিনকুম অমিম্মা তা আবুদারা মিন দুনিল্লাহি কাফার না বিদ্যুম আবাদা বাইনা বাইনা তুমুল আদা ওয়া বাগদা আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু। সূরা মুনতাহানা 4 নম্বর আয়াত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা বলেছিলেন যে আমরা তোমাদের থেকে সম্পূর্ণ বাড়ি বা মুক্ত, অমিম্মাতা আবুদু না, এবং তোমরা ওদের পূজা করো তার থেকে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা ওদের পূজা করো, তাদের থেকে আমরা বাড়ি বা তাদের থেকে বাড়ার ঘোষণা করলাম, তাছাড়া না বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করি, বাদা আবাইনা না আবাইনা তোমার আদা বাদা বাদা, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা স্পষ্ট হয়ে গেল অথবা শুরু হয়ে গেল, আবাদান সবসময়ের জন্য হাত্তা তুমি বিদ্যে রাখতে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে। এখানে দেখা যায় একটা জিনিস যে ইন্না বুরা মিনকুম আমিমা তাআবুদুন, প্রথমে কিন্তু মিনকুম, যে আমরা তোমাদের থেকে মুক্ত এবং তারপরে তোমরা পূজা করো তার থেকে। কাজে পূজা করো মূর্তিদের থেকে সম্পর্ক ভিন্ন করা এর চেয়ে বেশি জরুরি, মূর্তি পূজক যারা অথবা মুসলিম যারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা। এটা অবশ্য আরো অনেকগুলো আয়াত আছে যে আয়াতের প্রত্যেকটা দেখা যায় যে কাফেরদের থেকে সম্পর্ক ভিন্ন করা যতগুলো আয়াত সবগুলোতে একই বিষয় যে আগে এই মুশরিক এবং কাফের এবং এই জাতীয় লোকদের থেকে সম্পর্ক ভিন্ন করার কথা, এরপরে মূর্তি বা এই জাতীয় যেগুলো পূজা করা হয় তার থেকে সম্পর্ক ভিন্ন করা। এরকম ভাবে আল্লাহ আরো বলেন যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহ প্রতি ইমান আনলো, সে মজবুত করা ধরলো বা শক্ত করে ধরলো। এখানে দেখা যায় যে সবাই তাগুত, তাগুতকে অস্বীকার করে, এটা প্রথমে, এখানেও সে একই কথা, প্রথমে তাগুতকে অস্বীকার করা, বর্জন করা, তাদের সম্পর্ক ছিন্ন করা, এরপর আল্লাহর প্রতি ইমান রাখা। এবং মূলত কালেমাও যেটাই বল লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে তাই লা ইলাহা মানে কুফরিত তাগুত, ইল্লাল্লাহ মানে হলো ইমান বিল্লাহ। কাজে এটা যদি না হয় তাহলে ইমান পূর্ণ হবে না। যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে কোনো ব্যক্তি শুধু আল্লাহকে মানলো তাতেই ইমানদার হয় না, যতক্ষণ পর্যন্ত সে তাগুতকে বর্জন না করে, তাগুতের প্রতিবাদ না করে, তাদের মন্দ না করে, তাদের গালিগালাজ না করবে, এত অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারে না, ইসলামে প্রবেশই করতে পারে না। অলম ইয়াকুল রাজুলুন, কোন ব্যক্তি যদি বলে এরকম আনা আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আল হক লাকিন্না তাআবুদুল্লাহ, কোন ব্যক্তি বলল যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান রাখি, তাকে অনুসরণ করি এবং সত্যই অনুসরণ করি, কিন্তু আমি লাত উজ্জার বিরুদ্ধে কিছু বলবো না, বলে আবু জাহালকে আমি কোনো গালিমন্দ করবো না, এবং এই জাতীয় যারা আছে মা আড়াই গেমিন হুম, তাদের কিছু বলার তো দায়িত্ব আমার নেই। লামিয়াতে খা ইসলাম হুম, বলেন তার ইসলাম এটা পূর্ণ হবে না বা ইসলাম শুদ্ধ হবে না। এটা আব্দুল সানিয়া কিতাবের 2 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠা আছে, এটা মোহাম্মদ আব্দুর রহমান সানিমি রহমতুল্লাহ আলাইহি থেকে বলেছে এটা। তো ওয়াকাল শেখ আব্দুর রহমান বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা ওয়া আজমাল উলামা সালাফান ওয়া খলাফা মিন আস-সাহাবা ওয়া তাবেঈন ওয়া আইম্মা ওয়া জামিউ আহলি সুন্নাহ, যে সমস্ত ওলামা, পূর্বে পরে সমস্ত ওলামা ইকরাম, সাহাবা, তাবেঈন এবং সমস্ত ইমাম এবং সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের লোকেরা একমত, আন্নাল মারআ লা ইয়াকুনু মুসলিমান ইল্লা বিত-তাযাউদ মিন আশ-শিরকিল আকবার, যে কোনো মুমিন সত্যিকারই মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত শিরকি আকবার থেকে মুক্ত না হবে, আর বারাআতু মিনহু, এবং তাদের থেকে সম্পর্ক ভিন্ন না করবে, আমি মিনহু আমিন মা তাআলাহু, শিরকের থেকে এবং শিরক যারা করে তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতেই পারে না। অপমুদিম মহাদাম জাহাদ ইসলাতের আমল কুল্লি হালিল্লাহি, এবং তাদেরকে ঘৃণা করা, তাদের থেকে শত্রুতা পোষণ করা শক্তি অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী, এবং সম্পূর্ণ আমলকে আল্লাহর জন্য খারিজ করা, এটা ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতেই পারে না। অকাল হুসাইন আব্দুল্লাহ ইবনে শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহের সন্তান হুসাইন এবং আব্দুল্লাহ, এদের থেকে বলিত যে আল মাসআলাতুল হাদিয়া আশারা, ওনারা যে বর্ণনা করেন তার মধ্যে আছে যে 11 নম্বর মাসআলা উনি উল্লেখ করেছেন, রাজুলুন দাখালা হাদা দ্বীন ওয়া আহাব্বাহু, এক ব্যক্তি ইসলামে প্রবেশ করলো, ইসলামকে ভালোবাসলো, কিন্তু ওয়ালাকিন লা ইউআদু মুশরিকিন, মুশরিকদের সাথে সে শত্রুতা পোষণ করে না, আর আদাহু অথবা শত্রুতা পোষণ করে কিন্তু আলামী কাফির হুম, তাদেরকে কাফের বলে স্বীকার করে না, তাদেরকে কাফের বলে না, আও কারা অথবা সে বলে হেত আনা মুসলিম, আমি মুসলিম, ওরা কি লা আকদিরু আন কাফিরা আহলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলিম তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে কাফের বলতে পারি না। এটা আমাদের সমাজে ব্যাপকভাবে পাওয়া যায় যে আমাদের সমাজে মনে করেন যারা ক্ষমতাধীন, যেহেতু যা মনে করেন আমাদের সরকার, এমনকি মনে করেন যে এখনকার আমাদের শেখ হাসিনা দেশেও কি হাজির করতে যায় লাইহা বলে এবং ইনশাআল্লাহ আমার মধ্যে বলে এক্ষেত্রে কেউ তো বলে যে আমি মুসলিম তবে এদেরকে তাকসির করতে পারবো না, এরকম একজন লোক ইসলাম প্রবেশ করলো, ইসলামকে ভালোবাসে, কিন্তু সে বলে যে আমি ওই যে মাজার গুলো আছে এরকম বিভিন্ন রকমের যে তৈরি করা হয় মূর্তিগুলো তৈরি করা হয় এগুলো সম্পর্কে আমি কিছু বলবো না, আমি বিশ্বাস করি যে আমরা হলো আকাঙ্ক্ষা বলা কথা, এগুলো কোনো উপকার করতে পারে, ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস আমার পুরো, ওরা কিংবা তার রসবা, কিন্তু আমি এগুলোর বিরুদ্ধে কিছু বলতে পারবো না, এর সমালোচনা করবো না, এটা যারা পূজা করে তাদের বিরুদ্ধে আমি উঠবো না, এরকম সে বলবো, সে ব্যক্তি মুমিন হবে কিনা? আর জবাব আল্লাহ রাসূলুল্লাহ ইয়াকুনু মুসলিমান, উত্তর হলো এই যে লোকটা মুসলিম হতে পারবে না, ইল্লা ইযা আরাফা তাওহীদা ওয়া সাআ বিহি ওয়া আমালা বিমুজাবিহি ওয়া সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফীমা আখবারা বিহি ওয়া আতাআহু ফীমা নাহা আনহু ওয়া আমারা বিহি ওয়া আমালা বিহি ওয়া মা জাআ বিহি, যতক্ষণ পর্যন্ত সে তাওহীদের পূর্ণ ঈমান না রাখবে এবং রাসূলের পাওয়া সালাম যা নিয়ে এসেছিলেন সেগুলোর প্রতি ঈমান না রাখবে, এবং তার যে তাহিদা, তাহিদা হলো এটা যে যারা মুমিন তাদেরকে মুমিন বলে স্বীকার করা, যারা কুফফার তাদেরকে কুফফার বলেই স্বীকৃতি দেওয়া, ঘোষণা করা, এটা যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হতে পারে না। আমান ক্বালা লা ওয়ালি মুশরিকিন আও আদাহুম ওয়ালাম ইউকাফিরহুম, সুতরাং যে ব্যক্তি বলবে যে আমি মুশরিকদেরকে শত্রু ভাবি না অথবা শত্রু ভাবি কিন্তু তাদের তাকফির করবো না, আও ক্বালা লা তা'রাদু আলা লা ইলাহা, অথবা এ কথা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ তারা পড়ে তাদের সাথে আমি কোনো ঝগড়া লিপ্ত হতে চাই না, আলা ফালু কুফরা ওয়া শিরকা, যদিও তারা লা ইলাহা পড়ে এবং কুফুরিও করে শিরিকও করে, আদা দিনাল্লাহ দিন ইসলাম বিরোধিতাও করে, এটা আমাদেরকে আমাদের সমাজে ইসলাম লা ইলাহা পড়ে ইসলাম বিরোধিতাও করে, এটা তারা করবে, বলে যে এদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করবো না, এদের সাথে আমি শত্রুতা পোষণ করবো না, এই নীতি নিয়ে চলতে লাগলো। আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে এটাই বেশিরভাগ করা হয়, এটা এরকম প্রভাব যারা একদম মূর্তি পূজা করে মাজার পূজারী যারা প্রভাব কুব্বাপুর থেকে মানে এই যে গম্বুজ তৈরি করা হয় গম্বুজ পার্টি যেটা, এইটার বিরোধিতা আমি করবো না, বলেন যে ফাহাদা কোন মুসলিমান এ ব্যক্তি মুসলিম হতে পারে না, বাল হুয়া মিম্মান ক্বালাল্লাহু ফীহিম, বরং সে তো ওই দলের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলুনা নুমিনু বিল্লাহ ওয়া নাকফুরু বিল্লাহ ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا سورة النساء এর 150 নম্বর আয়াত, যে এই লোকগুলো হলো তারা ইয়াকুলুনা, যারা বলে নুমিনু বিল্লাহ আমরা কিছু অংশ মানবো, কোরআনের কিছু অংশ মানবো, ওয়ানাকফুরু বিল্লাহ এবং কিছু অংশকে অস্বীকার করব, ويريدুনা তারা মূলত চায় আইন তাকিদু বাইনা যালিকা সাবিলা, ইমান এবং কুফরের মধ্যে একটা মাঝামাঝি রাস্তা তৈরি করতে আবিষ্কার করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো কাফির এবং হক কাফির, নির্ভেজাল কাফির এবং কি খারেজ কাফির, যার কোনো কিনা এখন ভেজাল নেই, কাজে তা সুরা নিসা 150 নম্বর আয়াত পরিষ্কার করে দিল যে আমাদের সমাজ লা ইলাহা ইল্লাল্লাহ বলে অথচ আল্লাহর দিন কায়েম করতে তারা প্রস্তুত না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার সুদের লাইসেন্স করা দেয়, লাইসেন্স বলে মদের লাইসেন্স করা দেয়, লাইসেন্স বলে তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরিও করে, এই কাজগুলো যারা করে আল্লাহ তারা তাদের সঙ্গ দিলেন যে উলাইকামুল কাফিরুন হাক্কা, এরা হলো হক কাফের, মানে যেমন মোমেনের হাক্কা এক জায়গায় তার বিপরীত আছে, এটা যে এরা হক কাফের মানে একটা নির্ভেজাল কাফের, একটা খারেজ কাফের, এর মধ্যে কোনো রকম ইমানের কোনো বুবাস নাই, হ্যাঁ পিওর কাফের বলা যায়, পিওর কাফের, মুশরিকদের সাথে শত্রুতা পোষণ করা এবং তাদের সাথে তাদের তাকফির করা এবং তাদের থেকে দূরে থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন কোরআন শরীফে আল্লাহতে, আর যেটা আমরা আগে কথা আলোচনা করেছিলাম মর্যাদা আবাস নাম্বার আট থেকে, যেটা আকাশের কমান ইয়মিনা বিল্লাহ ইয়মিনা আখির, যে আপনি কোনো মুমিন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহতে এবং পরকালে বিশ্বাস করে, ইয়াদুন মানে আল্লাহ রাসূলহু, আল্লাহ এবং আল্লাহ রসুলের অবদ্ধ যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সাথে দোস্তি করে, এরকম কাউকে পাবেন না, তার অর্থ এমন যদি করে সে মুমিন হতে পারে না। অপারা তাআলা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরো এক জায়গায় ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম, হে ঈমানদারগণ তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে আউলিয়া তোমরা বন্ধু বানিও না, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের সঙ্গে গিয়ে মিশো, তাদের সাথে বন্ধু দেখা করো সাক্ষাৎ করো, বিল মাওয়াদ্দা মহব্বতের সাথে, ওই কারণে অন্তরঙ্গ পরিবেশে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়, হৃদ্যতাপূর্ণ পরিবেশে, এটাই এটাই হলো তোমার ভাষা, তোলপুর এরাই বিল মাওয়াদ্দা, যে তোমরা এদের সাথে মাওয়াদ্দা বা মহব্বত বা হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ অন্তরঙ্গ পরিবেশে তাদের সাথে মিশো, এটা করো না, অর্থাৎ কাফারু বিমার যা তুমি হককে, অথচ তারা অস্বীকার করে বিমার যা তুমি হক, তোমাদের নিকট যে হক এসেছে সেগুলোকে, তারা রাসূলকে এবং তোমাদেরকে বের করে দেয়, এটা তো বের করে রাসূলকে বের করে দেওয়া এখন সম্ভব না, বের করে দেওয়া তো রাসূলের আইনকে তারা বের করে দেয়, কাজে তারা দেখা যায় তাদের সংসদ থেকে তাদের বঙ্গভবন থেকে তাদের সচিবালয় থেকে আল্লাহ রাসূলকে বের করে দেয়, তার মানে আল্লাহ রাসূলের আইনকে বের করে দেওয়া অর্থই হল আল্লাহকে রাসূলকে বের করে দেওয়া, এরকমভাবে মোমিনদেরকে বের করা হচ্ছে, মোমিনদের আইন কানুনকে বের করে দেওয়া। আর এটা তো বাস্তবে এখনো সম্ভব, মোমিনদেরকে বের করে দেওয়া হয়। যদি কোনো মোমিন সেখানে গিয়ে বলে যে আমি আল্লাহর আইন চাই আর দুনিয়ার কোনো আইন চাই, তাদেরকে বের করে দেওয়া হয়, দুনিয়ার থেকে বের করে দেওয়া হয়। আর বের করার একটা অর্থ কি করে সেটা আবার দুটো একটা বের করা অর্থ, এটা একটা ওই যে চুরির বিচার আছে যে হাত কাটা এবং এক বছর জন্য কি করতেছে দেশ থেকে বের করে দেওয়া। এই দেশ থেকে বের করে দেওয়ার একটা অর্থ আছে যে জেলে ঢুকিয়ে দেওয়া, যে বন্দি করে দেওয়া। তুমি দেখবে তাদের অনেককে তারা বন্ধু বানায়, ওই সমস্ত লোকদেরকে তারা চুকরি করেছে। কতই জঘন্য খারাপ যা তারা নিজেদের জন্য পেশ করে বা নিজেদের যারা তারা করে থাকে। আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট, অফির আবার হুম ফারিদুন, এরা ফিরোচ্ছে আবার থাকবে। যদি তারা সত্যিকারে আল্লাহকে এবং নবীর প্রতি অমানুষদের এই এবং নবীর উপরে যা আল্লাহ তারা নাযিল করেছেন তার প্রতি ইমান রাখত, তাহলে তারা কখনোই এই লোকদেরকে বন্ধু বানাত না। কিন্তু এদের অনেক লোকই পাশে, তার মানে তাহলে বুঝে গেল যে লোকেরা মুখে লাই ঢা পড়ে এরপর ওদেরকে বন্ধু বানায়, আল্লাহ তারা তাদেরকে আর একটা ফোন দিলেন এখানে যে ওয়ালা কিন্না কাসির আমিন হুম ফাতে কোন, যে তাদের বেশিরভাগ হলো পাশে। কাজে স্পষ্ট হয়ে গেল যে এরা পাশে, এদের ফাতেক বলাটাই ইমানের দামি। এরা সুরা মায়দা 80 এবং 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে সব করেন, অকরা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। সেই ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, বাদুম আউলিয়া বানাও, তারা বরং একে অপরের বন্ধু। আমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের থেকে যে কেউ তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। এখান থেকে শুরু করে সরে যায়, অর্থাৎ যদি এখন কেউ মনে করতে পারে আমরা ইসলামের থেকে সরে যাবো, ইসলামের যদি আমরা অনুকরণ না করি তাহলে আল্লাহ ক্ষতি হয়ে যাবে, আল্লাহ তাহলে আল্লাহ ক্ষতি হবে না। মাইয়া মিনকুম, তোমাদের যে কেউ দিন থেকে সরে যা মোত্তাদ হয়ে যা, যারা মমিনদেরকে ভালোবাসবে এবং আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাহ আল্লাহ মমিনিন, যারা মমিনদের জন্য আবু বিনয়ী, আয়ুজ্জাত আল্লাহ কাফিরিন, কাফিরদের আরো কত ইউজাহিদুন আফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুন আল্লাহ তাআলা, যারা যারা কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা ভয় করবে না। সূরা মায়দা 51 থেকে নিয়ে বোঝা গেল যে এটা একটা আমার গর্বের কারণ, যদি কালিমাও পড়ে এবং কুফারদের সাথে সম্পর্কও রাখে, আর তারা তারা সাবধান করছিলেন, সতর্ক করলেন যে তোমরা এটা যদি করো তাহলে তোমার মোত্তাদ হয়ে যাবে, আর মোত্তাদ হয়ে যাওয়ার পরে আল্লাহ কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবেন এবং ধ্বংস করে আপনার জাতি সৃষ্টি করবেন যারা মূলত কুফারদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তারা মোমিনদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর লোকদেরকে ভালোবাসবে, মমিনদের সাথে তারা নম্র আচরণ করবে এবং কাছের বিরুদ্ধে কঠোর হবে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এবং এ ব্যাপারে আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে তারা কোনো তিরস্কারের তিরস্কারকে ভয় করবে না। এখন দেখা যায় আমাদের সমাজে আমরা দেখি মসজিদে এখন জিহাদের কথা বলতে গেলে সিয়া ভয় পায়, যে এখন জিহাদের কথা বলতে গেলেই কোনো হয়তো কোনো বিশেষ দলের আর সদস্য মনে করতে পারে, সেজন্য প্রায় বন্ধই হয়ে গেল। তো এটাই হলো যে এই লোকগুলোর গুণ তা হবে না, এই লোকগুলোর গুণ হবে যে তারা লামাত লাইন কোনো তিরস্কারের তিরস্কারকে তারা ভয় করবে না। এটাই হবে সেই মুমিনদের লক্ষণ। আল্লাহ এটা জানিয়ে দিলেন সূরা মায়দা 51 থেকে 54 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা আরো একটা আয়াত বলেন, বাশিরিল মুনাফিকিন, এই সবগুলো আয়াতের আসলে উদ্দেশ্য হলো যে যারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এদের পরিচয়টা আসলে কি, আমরা পাইলাম তাদের পরিচয় তারা মোত্তাদ, তাদের পরিচয় তারা পাশে। আর একটা পরিচয় আল্লাহ দিলেন সূরা মুনাফিক, যেমন এখানে আসলো এটা সূরা নিসা 138 থেকে 139 নম্বর আয়াত পর্যন্ত। বাশিরিল মুনাফিকিন, মুনাফিকদের কেবল শোষণবাদ দিন, আসলে শোষণবাদ হয় না, মুনাফিকদের জন্য দুঃসংবাদ, এটা উপহাস করা, মজা করা, যেমন আমরা বাচ্চাদেরকে বলি যে কি করো, হাদিস তুমি করো, দেখবা যে ভারতের মজা হবে, মজা তো পাবে না, শাস্তি হবে। এটা এরকমই বাস্তবে মুনাফিক দিই না, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিন, তাদের জন্য আপনি কষ্টদায়ক শাস্তি। আল্লাহ দিনে একটা ফিজুমার কাফিরিনা আউলিয়া, কোন মুনাফিকিতা? আল্লাহ দিনে একটা ফিজুমার কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে বন্ধু বা অলি বানায়, মিনধুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদেরকে নেতা বানায়, তাদেরকে আপনি সুসংবাদ দিন যে তাদের কষ্টদায়ক শাস্তি হয় তাদের জন্য, মুনাফিকদেরকে। এখানে আরেকটা কথা বলা হলো যে একদিকে এদেরকে মুনাফিক বলা হলো, অপরদিকে কঠিন শাস্তি থেকে সতর্ক করে দেওয়া হলো। এরকম ভাবে আসছে যে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যারা কুফুরির কাছে নিজের অন্তরকে উন্মুক্ত করে উদার করে দেয়, অর্থাৎ কাফেরদের সঙ্গে সে উদার মনে আন্তরিকতার সাথে যে বন্ধুত্ব করে বসে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব এবং তাদের জন্য কঠিন শাস্তি। দায়িকা বে আন্না হোম, এটা এই জন্য ইস্তাহাবুল হায়াত দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে ভালোবাসলো, আবার আখেরাতের পরকালের উপরে। আল্লাহ তালা কাফেরদেরকে ভালোবাসেন না। সূরা নাহলের 106 থেকে 7 নম্বর আয়াত, যা আগেও একবার আলোচনায়। এ পর্যন্ত যা হলো এটা হলো এই জাতীয় লোকদের কোরআনের বিধান, যারা ইমান আনলো, কালিমাও পড়লো, আবার কুফরদের সাথে সম্পর্ক স্থাপন করলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো স্পষ্ট করেছেন কোরআনে, তা এখানে আলোচনা করা হলো। হাকামা বিদ্যাবিহী নওয়াজে কাসিরা মিন কিতাবিহি, যার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় এদের মুরতাদ হওয়া সম্পর্কে চূড়ান্ত ফয়সালা আলোচনা করেছেন। অকাল শেখ আব্দুর রহমান হাসান, ফলে হুনাফা আহলুত তাওহীদ, সুতরাং হুনাফা যারা আহলে তাওহীদরাই শুধুমাত্র হুনাফা, আল্লাহর একনিষ্ঠ বান্দা, এটা জালু হাওলাল মুশরিকিন, যারা এই মুশরিকদের থেকে সম্পূর্ণ এতেজাল, সম্পর্ক ছিন্ন করলো, এতেজাল করলো। লিআন্নাল্লাহ আওজাবা আলা আহলে তাওহীদ এতেজালাহুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আহলে তাওহীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন তাদের থেকে এতেজাল করা, সম্পর্ক ছিন্ন করা। ওয়া তাকফিরহিম, তাদেরকে তাকফির করা, কাফের বলে আখ্যায়িত করা। ওয়া বারাআত মিনহুম, তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন করা এবং তাদের থেকে বারাআত জাহির করা। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে তিনি যখন বললেন ওয়া আতাযিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আফা আল্লাহ আতিনা বিদুআ রাব্বি শাকিয়্যা ওয়া আতাযিলুকুম, আমি তোমাদের থেকে এতেজাল গ্রহণ করলাম, তোমাদের থেকে বিচ্ছিন্ন হলাম, সম্পর্ক ছিন্ন করলাম, তোমার আলাদা হয়ে গেলাম, এটা তার শব্দের উপর আলাদা হয়ে যাওয়া, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, তাদের কারো থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাওয়া, আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। অমাতা তো হল না দুনিয়া, এবং তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তার থেকেও। এখানেও যে কথা আগে বলেছিলাম, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা জায়গায় দেখবেন এই এতেজাল সম্পর্কে, বারাত সম্পর্কে যতগুলো আয়াত, সেখানে প্রথম আছে তোমাদের থেকে, এরপরে তোমাদের যে পুজো করো তার থেকে। তাহলে বুঝে গেল যে কুফরদের থেকে, মুশরিকদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা প্রথম দায়িত্ব, বরং মূর্তির থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেয়ে বেশি দায়িত্ব এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। সেটা এখানে বলা হলো যেমন এখানে আতাযিলুকুম, আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম, অমা আতা বহুন আমি দুনিল্লাহি, এবং তোমরা তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদের পুজো করো তাদের থেকে। আদউ রব্বি, আমি আমার রবকে ডাকবো, আসা আল্লাহ তুন আবি দোয়া রব্বি শাকিয়া, নিশ্চয়ই আমি আমার রবকে আর ডাকতে গিয়ে আমি সেখান থেকে কেউ না বঞ্চিত হব না। ইলা কৌরি তাআলা ফালাম্মা ইতাযালাহুম, এবং এরপরে আল্লাহ সাল্লাম বলেন যে ফালাম্মা ইতাযালাহুম আমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, যখন তাদের থেকে ইতাযাল গ্রহণ করলেন, আলাদা হয়ে গেলেন, এবং তারা তাদেরকে পূজো করে তার থেকে আলাদা হয়ে গেলেন। সূরা মারিয়ামের 48 থেকে 49 নম্বর আয়াত এখানে আছে এটা। এবং অন্য জায়গায় আসলো অকওয়ালা ইন্না বুরাআ মিনকুম আমিম্মা তাআবুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে এবং তোমরা তাদেরকে পূজো করো তার থেকে সম্পূর্ণ বাড়ি বা মুক্ত। এরকম ভাবে ইজরাত সূরা মুমতানার আগে চলে গেছে একবার। এরকম সূরায়ে কাহাফের ভিতর আসছে আসলে কাহাফ সম্পর্কে, ওয়াইদে তাযাল্লুমুহুম আমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি, সূরা কাহাফের 16 নম্বর আয়াত, যে ওয়াইদে তাযাল্লুমুহুম, যখন তোমরা এদের থেকে, ওই যে যারা শিরকে লিপ্ত, মূর্তি পূজা লিপ্ত, কুফরিতে লিপ্ত, এদের থেকে যখন নিজেরা পরস্পরে বরাবরি করছিল, ইতাযাল্লুমুহুম, যখন তোমরা তাদের থেকে আলাদা হয়ে গেলে, পৃথক হয়ে গেলে, তাদের এখানে যখন তাদের থেকে, আমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে তার থেকে, তো এখানেও ওই কুফরদের থেকে, মুশরিকদের থেকে যখন তোমরা আলাদা হয়ে গেলে এবং তারা তাদের পূজা করে তার থেকে, তাহলে কুফরদের থেকে এখানেও আগে আসলো। তো এই আয়াতগুলো থেকে বোঝা যাবে ফালা ইয়াতিমুল আহলি তাওহীদ তাওহীদুহুম ইল্লা বিইতিযাল আহলি শিরক ওয়া আদাওয়াতিহিম ওয়া তাকফিরিহিম। যে কোন ঈমানদারের তাওহীদবাদী তাওহীদ পূর্ণ হতে পারে না ততক্ষণ পর্যন্ত আহলি শিরক এদের থেকে আলাদা না হয়ে যায়, তাদের সাথে শত্রুতা পোষণ না করে এবং কাফেরকে কাফের বলে আখ্যায়িত না করে। এজন্য আহলি শিরকের থেকে ইতিযাল করা ঈমানের জন্য জরুরি। তো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করছিলাম তা হল যে বারাত সম্পর্কে একজন মুমিনের জন্য কুফফারদের থেকে বারাত জাহির করা, নিজেকে মুক্ত মনে করা এবং ঈমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এই বিষয়টা ছিল যা কোরআন এবং হাদিসের অনেকগুলো আয়াতে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার আমাদের প্রচেষ্টা।